যদি কি যে বোঝেন হে এরাবে মশরফ, জো মেরে দিল কা চেন হে মশরকেন, জো মেরা নূরে হে মশরকেন, জো মেরা ফরিয়াদ বন মে করতি থি বিনতে রসুল পাক, ওয়া গুরবতা হুসন কা দামন হে চাক চাক, হো জায়ে কাশ জুলম কে বানি সবি হলা, বাচে হ্যাঁ প্যাস গরম হ্যাঁ করি গো বেলা কি কিসী কো কোই সতায়, কোই নহি হে বন মে জো পানি ইনহে পিলায়, পানি হে বাদ আলে মোহাম্মদ পে হায় হায়, করবো বেলা কে দশ কা মঞ্জে তশনলা, সৈরাব খুশকিয়া হ্যাঁ সমন্দর তশনলা, জমজম কে মালিকো কা মুকদর হ্যাঁ তশনলা, কেসা গজব হ্যাঁ সাকিয়ে কৌসর হ্যাঁ তশনলা, মশরক হে হুসাইন রসুল মগরব, অকবর হে প্যাস কাসিমো जाफर भी प्यासे हैं, ओ मोहम्मद और अली असगर भी प्यासे हैं, बाली सकीना प्यासी है, बाकर भी प्यासे हैं, अब्बास नामदार के दिल भर भी प्यासे हैं। افسوس ابن فاتح ہے خیبر غریب ہے، تقدیر ہے غریب مقدر غریب ہے، حد ہے خدا کی فوج کا افسر غریب ہے، اس داشت پہ گیا ہمیں سرور غریب ہے، حیدر المشرق ہے ایک پل نہیں ہے چین، غمگین ہے رسول علی مثل قبلتین، داشت بلا میں فاطمہ زہرا کے ہے یہ بین، کیوں شرم تجھ کو آتی نہیں نہر القمہ، کیوں زلزلے میں آتا نہیں داشت کربلا، کیوں یہ جو ظلم و جور ہے محشر نہیں ہے کیا، پیاسی ہے تین روز سے اولاد مصطفیٰ، حیدر المشرق ہے شہزادی فاطمہ، کہتے تھے انبیاء ملک با مصیبتا، بن میں عظیم اور شجر حشر تھا بپا، سن کے یہ بہن نیزو اچھلتی تھی القمہ، پیاسا ہے کیوں حسین، پیاسا ہے کیوں حسین، حیدر المشرق ہے